আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা প্রোগ্রাম দেখছেন বাংলা পিস টিভি থেকে ইসলামী জ্ঞান চর্চা, ইসলামী হালাল হারাম ইত্যাদি। আজকে একটি বিষয় আলোচনা করব যেটি ইসলামে বৈধ নয়, ভিক্ষাবৃত্তি। ভিক্ষা করা আমাদের সমাজে দেখবেন একটা পেশা রূপে স্থান পেয়েছে। অনেক সমাজে বা অনেক জায়গাতে পরিবেশে আপনি দেখবেন সেখানে ভিক্ষুকের সংখ্যা অনেক, লাইন দিয়ে ভিক্ষুক নজরে পড়ে, এবং এমন ভিক্ষুক নজরে পড়ে যার জন্য ভিক্ষা করা জায়েজ নয়। ইসলামে আসলেই ভিক্ষা করে খাওয়া জায়েজ নয়, সেটাই আজকে বলবো। ভিক্ষাবৃত্তি ইসলাম পছন্দ করে না, ইসলাম কর্ম করাকে পছন্দ করে। ইসলাম বলে কাজ করে খাও, ইসলাম কাজ চায়, ইসলাম আলস্য পছন্দ করে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় দোয়াতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল আজজি ওয়া মিনাল কাসল। আমি অক্ষমতা থেকে পানাহ চাচ্ছি আর অলসতা থেকে পানাহ চাচ্ছি। অলসতা কুরেমি ইসলাম পছন্দ করে না, কাজ করে খাও। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা কাজ করাকে অপছন্দ করে এবং কাজ করতে নিজেকে মেহনত মনে করে, ফলে তারা ভিক্ষা করে মানুষের দ্বারে দ্বারে হাত পাতে। একান্ত নিরুপায় অবস্থা ছাড়া অপরের নিকট হাত পাতা যে বৈধ নয় তা তারা জানে না অথবা মানে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে আমাদেরকে বহু নির্দেশ দিয়েছেন, তার মধ্যে কিছু নির্দেশ আপনাদেরকে শোনাব। আউফ বিনে মালিক আল আসজাই, আউফ তিনি বলছেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিসআতান আও সামানিয়া আও সাবা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা নয়, আট অথবা সাত ব্যক্তি বসেছিলাম বা ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা তুবাইউনা রাসূলাল্লাহ, তোমরা কি আল্লাহ রসুলের হাতে বায়াত করবে না? ওয়া কুন্না হাদিসা আহদিন বিবায়াহ, আমরা এই নতুনভাবেই বায়াত করেছিলাম। ফাকুলনা কাদ বায়ানা কা ইয়া রাসূলাল্লাহ, আমরা বললাম আমরা তো আপনার হাতে বায়াত করেছি ইয়া রাসূলাল্লাহ, আপনার হাতে আমরা বায়াত করেছি। সুম্মা কাল, আলা তুবাইউনা রাসূলাল্লাহ, তোমরা কি আল্লাহ রসুলের হাতে বায়াত করবে না? ফাকুলনা কাদ বায়ানা কা ইয়া রাসূলাল্লাহ, আমরা তো আপনার হাতে বায়াত করেছি আল্লাহ রসুল। সুম্মা কাল, আলা তুবাইউনা রাসূলাল্লাহ, তোমরা কি আল্লাহ রসুলের হাতে বায়াত করবে না? কবার হলো? তিনবার। কালা ফাবাসাতনা আইদিয়ানা, আমরা আমাদের হাত আবার বাড়িয়ে দিলাম। যখন আল্লাহ রসুল বারবার বলছেন বায়াত আগে করেছি একবার, তাও আবার আমরা এই যে সাতজন কিংবা আটজন কিংবা নজন লোক আবার হাত বাড়িয়ে দিলাম। ওয়া কুলনা কাদ বায়ানা কা ইয়া রাসূলুল্লাহ ফা আলা মা নুবায়ুক, এখন আমরা বায়াত করতে চাচ্ছি, এখন বলুন কিসের উপরে আপনি বায়াত নিতে চান? বললেন, আলা আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, কোনো কিছুকে শরীক করবে না, না মরা মানুষ, না জ্যান্ত মানুষ, আর না গাছ পাথর, যা কোনো কোনো সৃষ্টিকে শরীক করবে না। ওয়াস সালাওয়াতিল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া তুতিউ, আর তোমরা তোমাদের নেতাদের আনুগত্য করবে। কি বিষয়ে? হালাল বিষয়ে, হারাম বিষয়ে না। ওয়ালা তাসআলুন্নাসা শাইআ, আর মানুষের কাছে কিছু চাইবে না, মানুষের কাছে কিছু চাইবে না। ফালাকাদ রাআইতু বাদা উলাইকান নাফার, এই বর্ণনাকারী আও বলছেন যে আমি দেখেছি ওদের মধ্যে সাহাবীদের মধ্যে, ইয়াসকুতু সাউতু আহাদিহিম ফামা ইয়াসআলু আহাদান ইউনাউইলুহু ইয়াহ, ঘোড়ার পিঠে বসে আছে, উটের পিঠে বসে আছে, হাত থেকে যদি চাবুকটা নিচে পড়ে গেছে তবুও কাউকে বলেনি যে ভাই চাবুকটা আমার হাতে তুলে দাও, কারণ এটাও এক প্রকার চাওয়া। দেখছেন, এই চাওয়া, এই চাওয়াতে কোনো ক্ষতি আছে? যদি বলা হয় ভাই কলমটা দেন, তো মানুষের কাছে চাওয়া হয়, এটা চাওয়া, প্রার্থনা, আপনার কাছে আবেদন করলাম, প্রার্থনা করলাম, এটা এক প্রকার চাওয়া, কিন্তু এই চাওয়া কোনো ক্ষতিকর না। চাওয়া হচ্ছে কি, পাঁচটা টাকা দাও, এই যে চাওয়া আর ওই চাওয়া এক না। তবুও সাহাবারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষের কাছে কিছু চাইবে না, তো কিছুর মধ্যে এটাও যে আমার চাবুকটা হাত থেকে পড়ে গেছে, অতএব এটাও আমি চাইবো না যে কেউ আমাকে তুলে দেখ, নিজের খেদমত নিজে করে নামো, তারা ঘোড়া থেকে নামতেন, উঠে থেকে নামতেন, নিজে নেমে চাবুকটা নিয়ে তারপরে উঠতেন। আল্লাহ আকবার, এ হচ্ছে আনুগত্য। একে কি বলা হয়? আনুগত্য। আমরা তো অনেক সময় আনুগত্য করি, বুঝি মানে এরকম চলবে, চলো সুন্নত তো, না পড়লেও চলবে, না করলেও হবে, ফরজটা হ্যাঁ তাহলে করতে হবে। অনেক সময় সুন্নত পালন করতেও আমরা কি করি, গড়িমসি করি। কিন্তু আনুগত্য দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে জুতো খুলে দিলেন। জুতো পরে নামাজ পড়া যায় না যায়জ? পবিত্র হলে যায়জ। তা বলে কি আপনি মসজিদে ঢুকে কার্পেটের ওপর জুতো পরে যাবেন? তা না, তা বাইরে কোনো জায়গাতে। আর আল্লাহর নবীর যুগে তো মসজিদ কেমন ছিল, টাইল লাগানো ছিল, তাই না? আল্লাহর নবীর যুগে টাইল ছিল, সিমেন্টের মেঝেই ছিল না, কাকরের ওপরে নামাজ পড়তেন। সেক্ষেত্রে জুতো পরে যদি কেউ নামাজ পড়ে সমস্যা নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুতো পরে নামাজ পড়ছেন, সাহাবারা জুতো পরে পড়ছিলেন। এমন সময়ে নামাজের মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুতো খুলে ফেললেন, তা দেখে সাহাবারাও নিজে নিজে জুতো খুলে ফেললেন। নামাজের পরে রাসূলুল্লাহ বললেন, কি ব্যাপার, আমি আমার জুতো খুলে ফেললাম, তো তোমরাও তোমাদের জুতো খুলে ফেললে কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে দেখলাম আপনি আপনার জুতো খুলে ফেলেছেন, তাই আমরাও আমাদের জুতো খুলে ফেলি। দেখছেন কোনো কারণ, কোনো কারণ, কি কারণে, এসব না, কেন, এসব প্রশ্ন নাই। বিনা প্রশ্নে আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে, খালাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। জুতো আপনাকে খুলতে দেখলাম, আমরাও খুলে ফেললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি জুতো খুলে ফেলেছিলাম, যেহেতু জিবরিল আমাকে খবর দিলেন যে আমার জুতোয় ময়লা লেগে আছে, তোমাদের না খুললেও চলতো, কিন্তু না। এখানে আনুগত্যের একটা নমুনা দেখুন, তো এখানে বলা হলো মানুষের কাছে চাইবে না, মানুষের কাছে চাইবে না বলতে উদ্দেশ্য এই যে কারো কাছে ভিক্ষা করবে না। কিন্তু তারা বুঝলেন যে ভিক্ষা সহ যে কোনো জিনিস কোনোভাবেই কারো কাছে চাইবো না। আপনি দেখবেন কোনো মানুষের কাছে যদি কিছু না চান, তাতে মানুষ কি থাকে, আপনার প্রতি কি থাকে, লোকটা ভালো। ওই যে একজন ছাত্র তার শিক্ষককে বললো আর কি, যে আমাকে মানুষে বড় প্রেশান করে, মানুষে বড় প্রেশান করে, তো শিখিয়ে দিলেন তাকে, তাকে শিখিয়ে দিলেন, ধর ইন্ডিন চাইনা ঋণ দিয়ে দিও, দেখবে যারা আসবে না, হ্যাঁ আর প্রেশান করবে না। একবার যদি মানুষ চায়, চাইলে পরে বিরক্ত হয়, মানুষের কাছে চাইলে পরে মানুষ বিরক্ত হয়, এই জন্যে মানুষের কাছে কিছু চাইবে না। এটা আল্লাহ রসুল সাল্লামের নির্দেশ ছিল, সাহাবারা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন। তাই চাবুক হাত থেকে পড়ে গেলে কাউকে উঠিয়ে দিতে নির্দেশ বা আদেশ না দিয়ে নিজে নেমে উঠিয়ে নিতেন। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আউসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খালিল, মাশাআল্লাহ, খালিল মানে বন্ধু, কেমন বন্ধু, সাদিকের থেকেও পড়ে, খালিল অন্তরঙ্গ বন্ধু। এই জন্য বন্ধুত্ব করা অনেক রকমের আছে না, বন্ধুত্ব অনেক রকমের, তার মধ্যে এ বন্ধু কেমন, খালিল অন্তরঙ্গ বন্ধু, আমাকে সাতটা বিষয়ে উপদেশ দিয়েছেন, ওসিয়ত করেছেন। নম্বর এক, হুব্বুল মাসাকিন, মিসকিন মানুষদেরকে, দুর্বল মানুষদেরকে ভালোবাসবে, গরিব মানুষদেরকে ভালোবাসবে। তুমি গরিব হও অথবা বড়লোক হও, ধনী হলে বেশি উত্তম, তুমি গরিবকে ভালোবাসবে। আল্লাহু আকবার, গরিবের মহাব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, যে আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় রাখো, মিসকিনদের সঙ্গে হাসর করো। তার মানে এই নয় যে আমি যেন গরিব হই, আমার যেন খেতে না জুটে, তা না, উদ্দেশ্য তা না। উদ্দেশ্য কি, যে দুর্বল শ্রেণীর মানুষদের কাছে থাকলে হৃদয় নরম হয়, হৃদয়ে বিনয় আসে, আর সেই বিনয় মানুষকে প্রভাবশীল করে, মানুষকে সুচরিত্রবান করে, সমাজের মাঝে সে চরিত্রবান রূপে প্রকাশ লাভ করে। প্রথম কি, হুব্বুল মাসাকিন, ওয়া আন আদনুয়া মিনহুম, তাদের কাছাকাছি থাকবো, মিসকিনদের কাছাকাছি থাকবো। ওয়া আন আনজুরা ইলা মান হুয়া আসফালা মিন্নি, আর আমি যেন ওপরওয়ালার দিকে না তাকায়, আমার থেকে যে নিচে আছে তার দিকে তাকায়। আমার থেকে যে নিচে, দুটো দিক আছে, দুনিয়ার দিক আর দিনের দিক। দিনের দিকে যে আপনার থেকে উপরে আছে তার দিকে তাকানো উচিত, ভালো কাজে প্রতিযোগিতা করা, তাই না? ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে, ও পেরেছে আমি পারবো, ও এতটা করেছে আমি তার থেকে বেশি করব। কিন্তু দুনিয়ার দিক থেকে ওপরের দিকে তাকানো উচিত না, এর পাঁচখানা বাড়ি হয়ে গেল, পাঁচখানা গাড়ি হয়ে গেল, আমার কখন হবে, তাহলে আপনি কষ্ট পাবেন, কোনোদিন সুখ পাবেন না, ওই চিন্তা করতে করতে আপনি সুখ পাবেন না। কিন্তু নিচের দিকে যদি তাকান, যে আপনার থেকে যারা নিচে, আপনি তো তিন বেলা ঠিক মতো খেতে পান, কিন্তু আমার অমুক ভাই কি আমার অমুক প্রতিবেশী তিন বেলা খাবারও জোটে না, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আমার যদি একটা হাত নষ্ট হয়ে যায় তো অমুকের দুটো হাত নষ্ট হয়ে আছে, আমার যদি পা নষ্ট হয় কিংবা আমার যদি পায়ে জুতো না জোটে, অমুকের তো পাই নেই, এইভাবে নিচের দিকে যদি তাকান তাহলে আপনি দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, বরং মনে শান্তি পাবেন, মনে সান্ত্বনা পাবেন। ফলে আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠবে না, আপনার জীবনটা মানে ওই ছটফটময় যে ওই নাই নাই চাই চাই খাই খাই এই যে একটা ভাব, এটা থাকবে না। যখন নাই নাই চাই চাই এসে থাকবে না, তখন দেখবেন যে আপনার ভিতরে একটা শান্তি এসেছে। আপনি চান না, অল্পতুষ্ট, আপনি নিচের দিকে তাকান, হলো কি বলেন, আনজোরা ইলামান হুয়া আসফালা মিন্নি, আমি যেন আমার থেকে নিচু তবকার লোকের দিকে তাকাই, ওয়ালা আনজোরা ইলামান হুয়া ফাওকি, আর আমার থেকে উপত্যবকার লোকের দিকে যেন না তাকাই, ওয়ান আসিলা রাহিমি, আমি যেন আমার আত্মীয়তার বন্ধন বজায় রাখি, আমার রক্তের সম্পর্কে যারা আত্মীয় আছে তাদের সঙ্গে সম্পর্ক জুড়ে চলি, তুড়ে না চলি, এমন কি যদি আমি কিছু দিতেও না পারি তো কমসে কম কথাবার্তায় সালাম বলে এবং টেলিফোনেও সালাম দিয়ে যেন তার সঙ্গে যোগাযোগ রাখি। প্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পর আবার আপনাদের কাছে এসে বাকি কথা বলবো, কাছে থাকুন, সাথে থাকুন। প্রিয় দর্শক মণ্ডলী, যে কথা বলছিলাম বিরতির পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছিলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলাকে সাতটি বিষয়ে, তিনি সেই কথাই বলছিলেন যে আমার খলিল, আমার প্রিয় বন্ধু, আমার অন্তরঙ্গ বন্ধু আমাকে বলেছেন আমি যেন আমার নিকটাত্মীয় সঙ্গে, আমার রক্ত সম্পর্কের আত্মীয়দের সঙ্গে আমি বন্ধন বজায় রেখে চলি, তাদের সঙ্গে আত্মীয়তা বজায় রেখে চলি, যদিও তারা আমার প্রতি জুলুম করে। ওয়াইন জাফানি, তার মানে আপনার সঙ্গে যখন আত্মীয় ভালো ব্যবহার করবে, আপনি ভালো ব্যবহার করবে, এটা তো স্বাভাবিক, কিন্তু তখনই হচ্ছে মুশকিল যখন আপনার আত্মীয় আপনার সঙ্গে ভালো ব্যবহার রাখতে চায় না আর আপনি চেষ্টা করছেন আপনি তার সঙ্গে ভালো ব্যবহার রেখে যাবেন। এই জন্য অন্য হাদিসে রাসূলুল্লাহ বলছেন সিলমান কাতাক, তুমি তার সঙ্গে আত্মীয়তা বজায় রাখো যে তোমার সঙ্গে ছিন্ন করতে চাচ্ছে, যে তোমার সঙ্গে বজায় রাখতে চাচ্ছে তার সঙ্গে বজায় রাখা তো সহজ, এটা তো কোনো কৃতিত্ব না। কৃতিত্ব হলো তোমার সঙ্গে যে বজায় রাখতে চায় না তুমি তার সঙ্গে বজায় রাখো, সেটা খুব কঠিন হলেও তাতে সবের কাজ। আপনি চাচ্ছেন যে যাতে করে আমাদের এই বন্ধন ছিন্ন না হয়, যদিও অপর পক্ষ চাচ্ছে। এবারে দোষ নির্দোষ, কোন সময় আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা যায়, কোন সময় যায় না, এসব বিভিন্ন বিস্তারিত আলোচনা আছে। আল্লাহর ওয়াস্তে ভালোবাসা, আল্লাহর ওয়াস্তে ঘৃণা করা, এটাও ইমানের দাবি। এখন আপনি আপনার আত্মীয়কে কেন ভালোবাসেন না, কেন ছিন্ন রেখেছেন, সেসব ভিতরের খবর থাক। আমভাবে জেনে রাখতে হবে যে আপনার যে আত্মীয় আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে আপনি তার সঙ্গে বজায় করার চেষ্টা করবেন। এটা হচ্ছে কার ওসিয়ত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত আবু যারের জন্য। ওয়া আন উকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি যেন বেশি বেশি করে কি পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের একটা ভান্ডার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর মধ্যে কি আছে, এর মানে কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, না নড়াচড়ার ক্ষমতা আর না কোনো শক্তি, আল্লাহর শক্তি ছাড়া নেই। তার মানে আপনার পাপ থেকে ফিরে আসার শক্তি নেই, ভালো কাজ করারও শক্তি নেই, আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া। সত্যি তো আল্লাহ তৌফিক না দিলে আপনি পাপ বর্জন করতে পারেন না, আল্লাহ তৌফিক না দিলে আপনি ভালো কাজ করতে পারেন না। ওই যে মুয়াজ্জিন আজানদের হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আমরা কি বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুয়াজ্জিন তুমি ডাকছো বটে নামাজের জন্য কিন্তু আল্লাহর তৌফিক ছাড়া। যেমন যারা আল্লাহর তৌফিক পায় না তারা নামাজে আসে না, কিন্তু যারা আল্লাহর তৌফিক পায় এবং যারা কামনা করে তারা ঠিক তৌফিক পেয়ে মসজিদে এসে নামাজ পড়ে, মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দেয়। আর যারা তৌফিক পায় না, আল্লাহ তৌফিক পাওয়া কঠিন না কিন্তু আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, চেষ্টা করলেই পাওয়া যায়, কিন্তু এটা বড় নিয়ামত যে আল্লাহর তৌফিক পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি বেশি বেশি কি পাঠ করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়া আন আতাকাল্লামা বিমুরিল হক, আর আমি যেন হক কথা বলি যদিও তা তিক্ত হয়, তিক্ত হলেও যেন আমি হক কথা বলি, ওয়াল্লা তাখুজানি বিল্লাহি লাউমাতুল আইম, আর আল্লাহর ব্যাপারে যেন আমাকে কোনো নিন্দাকারীর নিন্দা বাধা না দেয়, আল্লাহর ব্যাপারে বলবো হক কথা বলবো, তাতে যেন কোনো নিন্দুকের নিন্দা, যে হক বলবো লোকে আমাকে খারাপ বলবে, হক বলবো আমার সমাজ আমাকে খারাপ বলবে, হক বলবো আমার পরিবার আমাকে খারাপ বলবে, হক বলবো আমার দেশ আমাকে খারাপ বলবে, হক বলবো আমার মালিক বা আমার ম্যানেজার আমাকে খারাপ বলবে, বিভিন্ন এক এক মানুষের এক এক রকমের বাধা থাকে হক বলতে, হক বলবো আমার গদি চলে যাবে, হক কথা বললে, হক কথা মেনে নিলে আমার গদি থাকবে না, আমার যে মর্যাদা ছিল মর্যাদা থাকবে না, আমার যে পজিশন ছিল পজিশন থাকবে না, তাই হক বলবো না, হক মানবো না, আমি জানি হক। আর যদি কেউ হক গ্রহণ না করে সে অহংকারী। এটা কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ আল কিবেরু বাতরুল হককে গামতুন নাস, অহংকার হচ্ছে যে হক প্রত্যাখ্যান করে, হক জানা সত্ত্বেও হককে মেনে নেয় না। আর গামতুন নাস, মানুষকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা। সুতরাং হক বলতে যেন কোনো নিন্দুকের নিন্দা আপনাকে বাধা না দেয়, হক কথা বলবেন। তবে হ্যাঁ, হক কথা বলারও আবার সীমা আছে, তার নিয়ম আছে, তার হিকমত আছে। এ নয় বলে ফেললেন, হক কথা বললেই অনেক সময় কি হয়, অশ্লীল হয়ে যায়। অনেক সময়ে স্পষ্ট কথা কষ্ট নেই ঠিকই, কিন্তু স্পষ্ট কথা বললে কি হয়ে যায়, অশ্লীল হয়ে যায়। সেটা না, অশ্লীল করে বলবেন না, কর্কশ করে বলবেন না, শ্রুতি কটু করে বলবেন না, কারো মনে আঘাত লাগে এমন করে বলবেন না, কিন্তু এমনভাবে বলবেন যেন হক আপনি বলছেন অথচ বজায় থাকে, সাপও মরে আর শিপও না ভাঙে। এই চেষ্টা করতে হবে, হিকমত নিয়ে বলতে হবে হক। এ নয় হক এলো মুখে বলে দিলাম বাস, কিন্তু না, সেটা কাজে লাগাতে হবে। আপনার উদ্দেশ্য কি, হকটা কাজে লাগে, হক লোকে মেনে নেয়, সেইভাবে আপনার হিকমতের সঙ্গে হক প্রয়োগ করতে হবে। তবে হ্যাঁ, হক কথা বলতে আপনার দ্বিধা থাকলে হবে না। আর এমনও নয় যে হক কথা বললে যদি ফিতনা হয় তো ফিতনা সৃষ্টি করাও যাবে না, সেই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন দিক খেয়াল করে হক বলতে হবে, এবং কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করলে চলবে না। আর শেষ কথা যেটা আমাদের বিষয়ভুক্ত, সেটা হচ্ছে ওয়া আল্লাহ আসআলান্নাসা শাইআ। সাত নম্বর যে ওসিয়ত ছিল আবু যর, তুমি কোনো মানুষের কাছে কিছু চেও না। যদি পারো, যদি সক্ষম হও, তাহলে কোনো মানুষের কাছে কিছু চেও না, না ঋণ চাও, আর না ধার চাও, আর না ভিক্ষা চাও, আর না কোনো কিছু কোনোভাবেই কোনো প্রার্থনা করো না, কোনো আবেদন জানাও না, তুমি ভালো থাকবে। সুতরাং কোনো মানুষের কাছে না চাওয়া, এটা হচ্ছে একটা সুন্দর জিনিস, যার ফলে আপনি মানুষের কাছে ভালো থাকবেন, মানুষ আপনাকে ভালোবাসবে। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে, মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে। মানুষ আপনাকে খারাপ জানে, যেভাবে আমার কাছে চাইলো, হ্যাঁ নিজেও করতে পারে, আমাকে চাচ্ছে। আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দেন। কিছু সময় আছে, সেই সময়টা যদি আপনার প্রশ্নোত্তরের মাধ্যমে কাটানো যায় ভালো হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিসকিন ফকিরদের দান দেওয়া বা কিছু দেওয়া পুণ্যের কাজ, কিন্তু বর্তমানে কিছু ফকির মিসকিন দেখা যাচ্ছে যারা এটাকে ব্যবসা ভিত্তিক ভাবে চাইছে, এক্ষেত্রে শরীয়তের নিয়ম কি? যে সমস্ত মিসকিন বা ফকির আপনার দরজায় আসে, যদি বুঝতে পারেন সে একজন ব্যবসায়ী, সে একজন ব্যবসায়ী, তার মানে সে এই পেশাকে নিজের পেশা বানিয়ে নিয়েছে এবং এরই মাধ্যমে লোকের মাল ভক্ষণ করছে, অথচ সে কর্মঠ, সে সক্ষম, উপার্জনশীল হতে পারে, যদি সে উপার্জন করে, যে কোনো কাজ করে খেতে পারে, তাহলে প্রথমত আপনি তাকে জাকাত দেবেন না। আপনার জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না। দ্বিতীয়ত, তাকে নসিহত করুন, ভাই তোমার ভালো স্বাস্থ্য রয়েছে, ভালো শরীর রয়েছে, তোমার জন্য জায়েজ নয় চেয়ে খাওয়া, তুমি কাজ করো, কোনো একটা কাজ দেখো। আর নম্বর তিন, আপনি তাকে মানবিক খাতিরে আপনার নফল দান দিতে পারেন, জাকাত থেকে না, আপনি আপনার পকেট থেকে তাকে কিছু সহযোগিতা সাহায্য করতে পারেন, তাতে আপনার স্বভাব হবে। আর বাকি সে যদি আপনার এই নসিহত মেনে নিল, হয়তো বা ওই টাকা নিয়েই সে নসিহত গ্রহণ করতে পারে, তাহলে করতে পারে। আপনি তাকে নসিহতের মাধ্যমে আপনি নফল সদকা দেবেন, ইনশাআল্লাহ এমন হতে পারে যে সে গ্রহণ করবে। আমরা হয়তো পরবর্তীতে আলোচনায় আসতে পারে যে এক ব্যক্তিকে দান করতে বলা হলো, সে দান করলো, রাতের বেলায় দান করলো, তো সকালবেলায় জানতে পারলো যে এক ব্যভিচারিণীকে দান করা হয়েছে, তারপরে আবার দান করলো, দেখলো এক বড়লোককে দান করা হয়েছে, তারপরে আবার দান করলো, তো বলা হলো কি চোরকে দান করা হয়েছে। তখন এর ফয়সালা বলা হলো যে তোমার নিয়ত ভালো, তোমার দান কবুল হয়ে গেছে, অজান্তে তুমি দিয়েছিলে, হয়তো বা ব্যভিচারিণী এই দান নিয়ে ব্যভিচার থেকে তওবা করবে, সে শিক্ষা গ্রহণ করবে, আর চোর এই দান নিয়ে হয়তো বা চোর চৌর্যবৃত্তি থেকে তওবা করবে, আর বড়লোক হয়তো বা এই দান নিয়ে শিক্ষা গ্রহণ করবে, ফলে সেও দান করবে, তো দান হয়ে যাবে যখন আপনার নিয়ত ভালো থাকবে। যদিও জাকাত আপনি দেন আর ভাবেন যে জাকাতের হকদার, আপনি নিয়ত ঠিক রেখে আপনি দিলে আপনার আদায় হয়ে যাবে, কিন্তু যখন বুঝবেন যে জাকাতের হকদার না, তখন এই যে বললাম তিনটে পয়েন্ট, ওই পয়েন্ট নিয়ে কাজ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দান কবুল করবেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমাদের মুসলিম হিসাবে নেতার আনুগত্য করা উচিত, এটাই আমরা জানি। এখন এটাকে হাতিয়ার করে আমাদের দেশের অনেকেই বলে যে আমাদের দেশের সরকার সুদকে বৈধ বলে ঘোষণা করেছে, সুতরাং আমরা এটা ব্যবহার করতে পারি। এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় একটা ছোট প্রশ্ন রয়েছে জেহার সম্পর্কে, জেহার, যে কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে যে তোমার চেহারা বা তোমার চোখগুলো বা কোনো অঙ্গ আমার মায়ের মতো, তো এটা কি জেহার বলে গণ্য হবে? প্রথম প্রশ্ন হলো যে নেতার আনুগত্য করতে হবে, আর নেতা বলছে যে সুদ হালাল, অতএব যদি আমি সুদ খাই তাহলে আমার জন্য হালাল না, এটা আনুগত্য না, এটা আপনাকে তো আদেশ করছে না যে সুদ খেতে হবে, সুদ খাও। আর যদি আদেশও করে তাহলে লা তাআতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যদি আদেশও করে তবুও তার আদেশ পালন করা যাবে না, কারণ প্রথমে বলেছি বৈধ বিষয়ে, বৈধ বিষয়ে যে জিনিস বৈধ সেই বিষয়ে যদি আদেশ করে তাহলে তার আনুগত্য করা জরুরি বা ফরজ। আর যে জিনিস হারাম সেই বিষয়ে যদি আমাদেরকে আদেশ করে সুদ খাও, যেমন স্বামী যদি বলে তুমি বেপর্দা হও, বাপ যদি বলে যাও মদ নিয়ে এসো, এইসব আদেশ আমাদের জন্য পালন করা মোটেই জায়েজ না, জায়েজ হবে না। দু নম্বর প্রশ্ন হলো যে জেহার, জেহার বলা হয় যখন বলা হবে যে তোমার পিঠ আমার মায়ের মতো, উদ্দেশ্য হলো যে আমার মায়ের পিঠ যেমন হারাম তেমনি তুমি হারাম। যদি এই নিয়তে বলে তোমার চেহারা হারাম বা তোমার দেহ হারাম, তো একই পর্যায়ে ভুক্ত। এমনকি যদি বলে যাও তুমি হারাম, তুমি আমার মায়ের মতো হারাম, তাতেও হারাম হয়ে যাবে, যেহেতু নিয়ত কি আছে স্ত্রীকে হারাম করা। তখন আপনি কাফফারা না দেওয়া পর্যন্ত তাকে স্পর্শ করতে পারেন না, ওই যে বলা হয়েছে রোজা রাখতে হবে একটা না, না পারলে পরে মিসকিন খাওয়াতে হবে ইত্যাদি ইত্যাদি, তো সেই ক্ষেত্রে এটা জেহার বলে গণ্য হবে। এমনও বলা হয় মায়ের মতো না বোনের মতো, তুমি আমার বোনের মতো, বোন তো হারাম, অর্থাৎ সেক্ষেত্রেও স্ত্রী হারাম হয়ে যাবে। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।